আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক সুন লিজিয়ে, সবক নম্বর 1132। গুজশতা কল জো সবক মে মানে কাহা থা 1131 মে, উসি কি আগলি কড়ি হে। হজরত আসমা রদি আল্লাহ তালে এক দিন হজরত মোহাম্মদ সাহিম সে পুছা, কে দিল উলট পলট হো যা হ্যাপনে ফরমায়া, হ্যাঁ হর ইনসান কাজ দিল আল্লাহ তালি উগলিও মে সে দো উগলিকে দরমিয়ান হ্যাঁ, চাহে কায়ম রক্ষে আর আগর চাহে ফের দে। হামারি দোয়া হে, মে দোয়া করতা হু কে হামারা রব হামারে দিলো কো হিদায়ত কে বাদ টেড়া না কর দে আর হামে আপনে পাস সে রহমতে ইনায়ত ফরমায়ে। ও বড়ি দেন ওয়ালা হে। এক রিওয়ায়ত মে ইয়ে ভি হে, হজরত আসমা কহতি হ্যাঁ হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরজ কিয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুঝে কোই এইসি দোয়া সিখা দিজিয়ে কে মে আপনে লিয়ে ও দোয়া মাঙ্গা করু। তো ই হজরত আসমা হজরত আয়েশা কি বহন থি, মুঝে কোই এইসি দোয়া সিখা দিজিয়ে কে মে আপনে লিয়ে ও দোয়া মাঙ্গা করু। আপনে ফরমায়া, ইয়ে দোয়া মাঙ্গ। আব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে দোয়া সিখাই, পড়িয়ে মেরে সাথ। আল্লাহুম্মা রব্ব মুহাম্মাদিন নবী ইগফির লি যামবি وأذهب غيظ قلبي وأجرني من مضلات الفتن. ترجمہ بھی پڑھ لیجئے میرے ساتھ. اے پیارے اللہ، اے محمد صلی اللہ علیہ وسلم نبی کے رب، মেরে গুনাহ মাফ ফরমা দিজিয়ে, মেরে দিল কা গুসা ইয়ে ঔরতো মে জায়দা হতা হ্যায় মর্দো কে মুকাবলে মে, ইয়ে জেহন মে রাখনা, আর মেরে দিল কা গুসা আর রঞ্জ আর সখ্তি দূর কর দিজিয়ে, আর মুঝে গুমরাহ করনে ওয়ালে ফিতনো সে বচা লিজিয়ে। দুসরে হদিস মে ইয়ে হ্যায় কে হযরত আয়েশা রাদি আল্লাহু তাআলা আনহা নে ভি আপকি দোয়া ইয়া মুকাল্লিবুল কুলুব সুন কর হযরত আসমা কি তরহ সওয়াল কিয়া কে হযরত মুঝে ভি কুছ সিখা দিজিয়ে। তো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ওই জবাব দিয়া জো হযরত আসমা কো দিয়া থা, আর ফির কুরআন কি ইয়ে দোয়া পড়কর সুনাই। আর এক রিওয়ায়ত মে ইয়ে ভি হ্যায় কে কবি কবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা কা নাক পকড় কে ইয়ে দোয়া পড়ওয়াতে থে। পড়িয়ে দোয়া পড়, মোহব্বত কে সাথ, গুসসে মে নেই, মোহব্বত কে সাথ। হ্যাঁ, وَيُذِبْ غَيْظَ قُلُوبِهِمْ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ, اس کی تفسیر میں دیکھ لینا 10ویں پارے میں۔ اس لیے یہ دعا بھی یاد کر لینی چاہیے اور کبھی کبھی بیوی کا ناک پکڑ کے یہ دعا پڑھ بھی لینی چاہیے تاکہ وہ سنت پر بھی عمل ہو جاوے۔ لیکن غصے میں مت کریو بھائی، محبت کے ساتھ کریو، محبتیں بڑھیں۔ ہاں، یہ ساری تفصیل تفسیر ابن کثیر জিল্দ 1 সফা 390 পর মৌজুদ হে। আল্লাহ তাআলা হাম সবকো ইস পর আমল করনে কি তৌফিক আতা ফরমায়ে। আমিন আমিন। والسلام عليكم ورحمة الله وبركاته وآخر دعوانا أن الحمد لله رب العالمين.